দেখেছি তোমার নাম, হাওয়ায় হাওয়ায় ছড়িয়ে দিলাম, ও হৃদয়ে লিখেছি তোমার নাম, হাওয়ায় হাওয়ায় ছড়িয়ে দিলাম। তুমি আমার অনন্ত আশা, তোমায় নিয়ে নীল স্বপ্নে ভাসা, এক পৃথিবী ভালোবাসা, তোমাকে চাই সকাল দুপুরে সুপায়ে বাজিয়ে নূপুর, তোমারই কাছে এলে বুঝি ভালোবাসা কত যে মধুর, নিঃশব্দে